السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين آج كي اكتي بيشوي نيه علشونا كربو جي بيشوي تي شارا بيشي اك رقم روغ حساب چول چه اوشو برطمانه رسول كي نيه بيانگو كتوكتي منتان نيه كتو ماركات چول چه سي بيشوي تا ফেসবুকে হয়ে গেছে। তো আজকের বিষয় আমি নিয়েছি, সেটা হচ্ছে আদম ব্যবসা। আদম ব্যবসা আপনারা জানেন যে কত মানুষ দেশ থেকে বিদেশে আসছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে সেই লোকটাকে বিদেশে নিয়ে এসে ফাঁসিয়ে দিচ্ছে। তারপরে কত মহিলা আসছে, টাকা পয়সা খরচ করে এসে এখানে ফেঁসে যাচ্ছে, সে আর দেশেও ফিরতে পারছে না। অনেকে আত্মহত্যা করছে, অনেকে কত কষ্টে রয়েছে, এমবিসিতে যোগাযোগ করেও অনেকে ফেঁসে যাচ্ছে। তো এগুলো কি? এগুলো এক প্রকার আদম ব্যবসা, সরাসরি ব্যবসা না। ব্যবসা কাকে বলে? কেনা বেচা। যেমন গরু ছাগলের হাট আছে, সেই হাটে গরু ছাগল কেনা যায়। ঠিক আগের যুগে ওই রকমই মানুষের হাট হতো, মানুষ কেনা বেচা হতো, পুরুষ এবং মহিলা টাকা দিয়ে আপনি কিনে আনতে পারতেন সে যুগে। এখন কিছু জিনিস আছে বা কিছু আচরণ আছে মানুষের সাথে করা হয়, যেগুলো সরাসরি ওই রকম টাকা দিয়ে কেনা বেচা হয় না, কিন্তু এক অর্থে কেনা বেচা হয়। এই যে লোকটাকে আপনি নিয়ে এলেন সৌদি আরবে, ওভার টাইম আছে, এই বেতন আছে, অমক আছে, তমক আছে, লোভ দেখিয়ে আপনি তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাকে দিলেন ফাঁসিয়ে। এখানে এসে তাকে বলা হয়েছিল এই কাজ করবে, তাকে দেওয়া হলো খারাপ, এমন মানে যে কাজ তার জন্য, তার শিক্ষার জন্য নয়, এম এ পাস, বিএ পাস, এসে তাকে বলছে তুমি রাস্তা পরিষ্কার করো কি বাথরুম পরিষ্কার করো, সে চাইবে করতে? কিংবা মাজরা, যেমন মাঠের কাজ করতে বলছে, খেজুর গাছে চড়ো, খেজুর গাছে না চলে তাকে মারা হচ্ছে, তাই না? সে বেচারি কিছুই জানে না। একজন কাপড় ব্যবসা করতো, সে কাপড় ব্যবসা ছেড়ে দিয়ে সৌদি আরবে এসে তাকে বলছে তুমি তালিশ করো, ওই যে কি বলে ওটাকে, সিমেন্টিং, মানে পলস্তরা, পলস্তরার কাজ পারবে? তো এইভাবে সে এবার না যেতে পারছে, চলে যেতে পারবে না, সে আমি কাজ করবো না, যাবে কোথায়? ওদিকে লক্ষ টাকা, কেউ আবার ঘর বন্ধক দিয়ে আসে, কেউ জমি জায়গা বন্ধক দিয়ে আসে। এখন এই ব্লকটা ফেঁসে গেল, এ এক প্রকার বিক্রি হয়ে গেল, যার ফলে সে থাকতে বাধ্য কমসে কম দুবছর। আর দুবছরেও তার টাকা উঠবে কিনা সন্দেহ আছে, উঠবেও না। আর কোথায় ওভার টাইম, কোথায় কি, বাইরে কাজ করতে গেলে লোকে ধরে। তো এগুলো হচ্ছে এক প্রকার আদম ব্যবসা, মানে আদম ব্যবসা সরাসরি না, কিন্তু এক প্রকার, এ কথা বলা হচ্ছে আর কি। আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন সম্মান দিয়ে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি বানিয়ে আদমকে, আদম সন্তানকে কি করেছি, সম্মানিত করেছি। তাহলে সূরা ইসরা, সূরা ইসরা 70 নম্বর আয়াত, আর ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাকে আমি জলে স্থলে বহন করেছি, পরিবহনের ব্যবস্থা করে দিয়েছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি যে সৃষ্টি করেছি এই সৃষ্টির, বহু সৃষ্টির ওপরে তাকে আমি কি করেছি, শ্রেষ্ঠ করেছি। এই জন্য বলা হয় মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টির সেরা কেন বলা হয়? কারণ মানুষের মধ্যে তিনি সেরা, তাই না? আর এইদিকে ইমানদাররা হচ্ছে শ্রেষ্ঠ, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি উলাইকা হুম খাইরুল বারিয়্যা। তাহলে সৃষ্টির সেরা হল ইমানদাররা, আর ইমানদারদের সেরা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলা হয় সৃষ্টির সেরা, ঠিক আছে? তো আদম সন্তানকে আল্লাহ তাআলা সম্মানিত করে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, হে আদম, হে লোকেরা, হে মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটি মাত্র পুরুষ আর একটি মাত্র নারী থেকে। সমগ্র মানব জাতি সৃষ্টি, তাই না? আমরা কি মাটি থেকে সৃষ্টি? আমরা পানি থেকে সৃষ্টি। তো মাটি থেকে কে সৃষ্টি? আদম আলাইহিস সালাম। আর হাওয়া কিসে থেকে সৃষ্টি? হাওয়া কিসে থেকে সৃষ্টি, এ ব্যাপারে স্পষ্ট কোন তথ্য নেই যে হাওয়াকে কোথেকে সৃষ্টি করা হয়েছে। অস্পষ্ট ওই হাদিস থেকে, যেমন বলে আদমের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু এটা স্পষ্ট নয়, অস্পষ্ট। আমাদের এই জন্য মতভেদ আছে। আর যেহেতু স্পষ্ট করে কোথাও বলা হয়নি যে হাওয়াকে কিসের থেকে সৃষ্টি করা হয়েছে, সুতরাং এই অস্পষ্ট হাদিস থেকে বা দলিল থেকে বলা হয় যে তিনি আদমের পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি হয়েছেন। কারণ হাদিসে আছে যে তোমরা মহিলাদের ব্যাপারে কি হও, হিতাকাঙ্ক্ষী হও, কারণ তাকে টেরা হাড় থেকে তৈরি করা হয়েছে। তো যাই হোক, এ ব্যাপারে মতভেদ আছে। তো মোট কথা, আল্লাহ তাআলা এখানে যেটা বলছেন, আর জাআলনাকুম শুউবাম ওয়া কাবায়েল, তোমাদেরকে জাতি জাতি গোত্র গোত্র বিভক্ত করেছি। তারপরে আস্তে আস্তে মানুষ বিভক্ত হয়েছে, এক এক জাতি এক এক গোত্র ইত্যাদি, মোমেন কাফের হয়েছে, তাই না? তখন কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, কিন্তু আল্লাহর নিকট তোমাদের মধ্যে সম্মানীয় সেই ব্যক্তি যার বংশ উঁচু, তাই না? যার বংশ উঁচু সে সব থেকে সম্মানী? কে সব থেকে সম্মানী? যে তাকওয়াতে সবচেয়ে বেশি, যে আল্লাহকে বেশি ভয় করে, যে আল্লাহর তাকওয়া বেশি রাখে, সেই হচ্ছে আল্লাহর কাছে বেশি সম্মানীয়। ইন্নাল্লাহ আলিমুন খাবির, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং সর্ব ব্যাপারে খবর রাখেন, সর্ব ব্যাপারে অবহিত। তাহলে দুটো আয়াত থেকে বুঝতে পারলাম যে মানুষ হচ্ছে সম্মানীয়, সেই মানুষকে অসম্মান করা যাবে না, সেই মানুষকে অসম্মান করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসরু আযমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়ান, শুধু জীবিত অবস্থায় মানুষ না, মানুষ মারা যাওয়ার পরেও তার সম্মান থাকে। কেন? বলা হয়েছে যে মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা জীবিতর হাড্ডির ভাঙার সমতুল্য। মৃত ব্যক্তির যদি হাড় আপনি ভাঙেন, মানুষ মারা গেছে, গোনা হবে না? হবে না, হবে। যেমন জীবিত ব্যক্তির হাড় যদি আপনি ভাঙেন, এখান থেকে অনেক ওলামা বলছেন যে ওই যে পোস্টমর্টম করে না, এটা জায়েজ না। পোস্টমর্টম এমনি আপনি করবেন না নিশ্চয়ই, কিন্তু প্রয়োজনে জায়েজ, মানে যদি মরণের কারণ খুঁজতে হয় ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে জায়েজ। তো মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা জীবিত ব্যক্তির হাড্ডি বা হাড় ভাঙার সমান। তাহলে বোঝা গেল যে মানুষ এত সম্মানিত যে মরণের পরেও তার সম্মান অবশিষ্ট থাকে। কিন্তু দুঃখের বিষয় যে কিছু মানুষ যে অর্থকড়ি ব্যবসা হিসাবে আদম ব্যবসাকে গ্রহণ করেছে। আপনার জানেন যে সারা বিশ্বে যদি আপনি বড়লোক হতে চান, তাহলে কিসের ব্যবসা করতে হবে? মাদক ব্যবসা করতে হবে, আর না হয় অস্ত্র ব্যবসা করতে হবে, আর না হয় আদম ব্যবসা করতে হবে। আর আদম ব্যবসার মধ্যে সব থেকে অর্থকরী হচ্ছে নারী ব্যবসা। আর এই যে ব্যবসা চলছে, সেটা আপনি অবশ্যই দেখছেন বিভিন্ন পেপার পত্রিকায়, তারপরে আপনার নেটে এবং টিভিতে দেখছেন যে এই মানুষ নিয়ে কত রকম ভাবে ব্যবসা। কিন্তু ওইভাবে সরাসরি ব্যবসা না যে টাকা দিয়ে মানুষ, হ্যাঁ টাকা দিয়ে ব্যবসা হচ্ছে, আপনার পাচার হচ্ছে, পাচার হয়ে কি হচ্ছে, তাকে টাকা দিয়ে কিনে নিচ্ছে, এখন নিষিদ্ধ পল্লীতে বিক্রি করছে, কোনো বড় মানুষের কাছে বিক্রি করছে, বিভিন্নভাবে সেখানে টাকা দিয়ে কিন্তু নিচ্ছে। তো এইভাবে মানে কোন স্বাধীন মানুষকে বিক্রি করলে কিছু পরাধীন হয়ে যাবে না, স্বাধীন মানুষকে বিক্রি করাই হচ্ছে হারাম। তো এই ব্যাপারে আমরা কিছু আলোচনা করব যে এটা হচ্ছে এক প্রকার দাসত্ব, কৃতদাসীর যে দাসদাসীর প্রথা ছিল সেই রকম। আপনি হয়তো প্রশ্ন করবেন, কৃতদাসদাসীর প্রথা কি বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু শরীয়তে কি নিষিদ্ধ হয়েছে বা রহিত হয়েছে? না, শরীয়তে নিষিদ্ধ হয়নি, রহিত হয়নি। কারণ মানুষ এমন আছে যে নিজেকে লাঞ্ছিত করে, মানুষ তো সম্মানিত, কিন্তু সে নিজেকে লাঞ্ছিত করে কুফরি গ্রহণ করে সে কি করে, নিজেকে দাস বানিয়ে নেয়, দাসী বানিয়ে নেয়, কৃতদাস কৃতদাসী বানিয়ে নেয়। সেই জন্য এটা মানে রহিত হয়নি, কিন্তু এখন বর্তমানে আমাদের দেশে কমসে কম বিলুপ্ত, শুনেছি আফ্রিকাতে আছে, আল্লাহ জানে। তো যাই হোক, এই যে আধুনিক দাসত্ব, সেটা হচ্ছে মানুষের যে অধিকার, মানবাধিকার লঙ্ঘনের একটা যে ধারা, যে প্রবাহ চলছে, সেটা মানুষের ব্যক্তিগত ব্যক্তি স্বাধীন স্বাধীনতা, যেটা সেই স্বাধীনতা তার খর্ব করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মহিলা দিয়ে ব্যবসা চলছে, মহিলা পাচার করা হচ্ছে, আর মহিলা পাচার করা হচ্ছে ভালোবাসার নামে, এমনি তুলে আনছে, আর না হয় ভালোবাসার নামে কোনো যুবক তাকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়ে গিয়ে বড় বড় শহরে তাকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করছে ইত্যাদি ইত্যাদি। শিশু, শিশু পাচার হচ্ছে। এই শিশু যে আমাদের দেশে কখনো কখনো মানে এ ওঠে ছেলে ধরা ছেলে ধরা, তো ছেলে ধরা সত্যি কখনো কখনো ছেলে ধরে নিয়ে গিয়ে বিক্রি করা হয়। এই তো যমুনা সেতুর জন্য, যমুনা সেতুর জন্য কি বললো, মানুষ বলিদান করতে হবে। আছে কিছু কিছু ধর্মে আছে, কিন্তু আমাদের ধর্মে তো নাই, কিন্তু মানুষ জানে যেটা করলে পরে এই হবে বাস, তখন ছেলে ধরার রব ওঠে। কিন্তু এটা সত্যি, তা বলে যাকে তাকে ছেলে ধরা বলে ধরে গণপিটুনি দেবেন এটা ঠিক না। মোট কথা শিশু পাচার হয়, শিশু পাচার মহিলা পাচার হয়, সেটা হচ্ছে হয় কাজের জন্য কোনো কাজে লাগানো হয়, আর না হয় যৌন কর্মী হিসাবে তাদেরকে বিক্রি করা হয়। আল্লাহুল মুস্তাহান। আর শিশু কোনো কোনো সময়ে দত্তক হিসাবে বিক্রি করা হয়, মানে তার ছেলে হয়নি, এমন দম্পতি ছেলে মেয়ে নেই, সে এখন একটা শিশু পেলেই হলো, সে হাসপাতাল থেকে কিনে হোক আর যেখান থেকে হোক বড় বড় শিশুও কিনে দত্তক হিসাবে তাকে কিনে নেয়, পয়সা দিয়ে কিনে নেয়। কোন কোন জায়গাতে শিশু কিনে নিয়ে মানে ক্রয় করে যুদ্ধে লাগানো হয়, যেখানে সৈন্য কম সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে কি করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, যুদ্ধের হাতে অস্ত্র দেওয়া হয়েছে, সে যুদ্ধ করছে। কোন কোন জায়গাতে দেখবেন শিশু শ্রমিক, শিশু শ্রমিক আমরা দেশে নিশ্চয়ই দেখেছেন, চায়ের দোকানে, হোটেলে, তারপরে বিল্ডিংয়ে, তারপরে ইটের কারখানায় যেখানে ইট তৈরি হয় সেখানে ছোট ছোট বাচ্চারা কি করছে, কাজ করছে। যদিও আইনত কি এটা নিষিদ্ধ, কিন্তু আইন তো আর খেতে দেবে না তাদেরকে, আইন তো খেতে দেবে না, খাবার কোত্থেকে আসবে, যে মায়ের কেউ নেই, সে একমাত্র শিশু, সে তখন মায়ের জন্য কি করতে যায়, ছোট ছোট ভাইদের জন্য কাজ করতেই যেতেই হবে তাকে। তো যাই হোক, তো এইভাবে তাদেরকে কাজে লাগানো হয়। দুঃখের বিষয়, কোন কোন শিশুকে ভিক্ষা করার জন্য ক্রয় করা হয় বা তাদেরকে মানে বেঁধে নেওয়া হয়, মানে তাদেরকে কি করা হয়, পরাধীন করে রাখা হয়। কিসের জন্য? ভিক্ষা করার জন্য। আপনারা জানি না দেখেছেন কি না, এক সময় ছিল, এখন জানি না আছে কি না, আমাদের দেশ থেকে একদল বা একটা পার্টি, সে পার্টি ছোট ছোট বাচ্চা এবং মেয়েদেরকে নিয়ে ঘোড়া, তারপরে কি বলে প্রতিবন্ধী, তাদেরকে নিয়ে এসে হারামে ছেড়ে দিত, মক্কা মদিনার হারামে ছেড়ে দিত। তাদের কাজ কি? সারাদিন খালি হাত পেতে ভিক্ষা করবে, এসে জমা করবে, বুঝতে পারছেন? তারপরে যখন মৌসুম শেষ হয়ে যেত হজের মৌসুম, তখন দেশে নিয়ে গিয়ে তাদেরকে একটা টাকা দিয়ে তাদেরকে আমরা দেয়, অনেক টাকা পেত, তারা ঘরে বসে থাকা চাইতে চলো যা হয় তাই। তো তারা এইভাবে ভিক্ষা করে নিয়ে গিয়ে দেখেন এক পার্টিকে কি করত, বড় লোক করত, আর সেই পার্টি কত বড় মানে মুজরিম যাকে বলে, অপরাধী। তো এই শিশুকে ব্যবহার করত কিসের জন্য? হ্যাঁ, ভিক্ষা করার জন্য। আল্লাহুল মুস্তাহান। তারপরে কোন কোন জায়গাতে আছে যে তারা কিনে নেয় বাড়িতে কাজ করার জন্য দাসী হিসাবে, ওটাকে কি বলে, বাড়িতে বুয়া না কি বলে, কাজের মেয়ে, কাজের দাস, হ্যাঁ এইসব ব্যবহার করে, ছোট ছোট বাচ্চাদেরকে ঘরে কাজে লাগিয়ে দেয়। এবং বুঝতেই পাচ্ছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, তার মানে এটা কি কি হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন মানে হাদিসে কুদসি, এটা কোরআনের আয়াত না, সুতরাং হাদিসে কুদসি, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলছেন যে কেয়ামতের দিনে আমি তিন প্রকার ব্যক্তির প্রতিবাদী হব। প্রতিবাদী মানে বাদী আর প্রতিবাদী, মানে কোর্টে যখন বিচার হয় বাদী আর প্রতিবাদী, বিবাদী। তো আল্লাহ তাআলা বিবাদী হবেন তিন প্রকার ব্যক্তির কেয়ামতের কোর্টে। রাজুলুন আতা বি সুম্মা গাদার, এক ব্যক্তি যে আমার নামে প্রতিশ্রুতিবদ্ধ হয় তারপর সে তা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, আমার নামে আল্লাহর নাম নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়, প্রতিশ্রুত হয়, তারপরে সে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে। ওরাজুলুন বা আহরান ফাআকালা সামানা, এমন এক ব্যক্তি যে স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার অর্থ ভক্ষণ করে, স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে। ওরাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইয়াতিহি আজরা, আর এমন এক ব্যক্তি যে কোন শ্রমিককে শ্রমিক রূপে ব্যবহার করে তারপরে তার পারিশ্রমিক আদায় করে না, শ্রমিক রূপে ব্যবহার করল কিন্তু পারিশ্রমিক তাকে দিল না, এই তিন ব্যক্তির আমি কি হব, বিবাদী হব, প্রতিবাদী হব কেয়ামতের দিনে। আল্লাহ মুস্তাহান। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতিল আজিরা আজরাহ কাবলা আইন ইয়াজিফা আরাকু, তার মানে তুমি যাকে কাজে লাগিয়েছো তার কাজের মজুরি, মজুর লাগিয়েছো, মজুরের মজুরি দিয়ে দাও তার ঘাম শুকাবার আগে। আল্লাহ, ইসলাম কত সুন্দর, তো ঘাম শুকাবার আগে তার মজুরি দিয়ে দাও। আমার তো ঘাম শুকাবার আগে দেয়ই না, যদি বেতন হিসাবে কাজ করে তো বুঝতেই পারছেন মাসের শেষে দেয় কিংবা দিনের শেষে দেয়, সমস্যা নাই, দাও তো কমসে কম। যদি ঘাম শুকাবার আগে নাই দাও, তো এর অর্থ হচ্ছে তোমাকে দিতে হবে, কিন্তু যদি ফাঁকি দাও তাহলে বুঝতেই পারছ যে আল্লাহ তাআলা নিজে হবেন তার প্রতিবাদী। কাফা বিল মার ইসমান আই ইয়াহবিসা আম্মা ইয়ামলিকু কুতা, মানুষের পাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার কাছ থেকে রুজি আটকে রাখে, তার মানে খাবার আটকে রাখে যার খাবারের সে মালিক। তার মানে আপনি বাড়িতে আপনার স্ত্রীকে আপনি দেবেন তবে সে রান্না করবে, আপনার চাকরকে আপনি দেবেন তবে সে খেতে পাবে বা তার বাড়িতে বাড়ির লোকে খেতে পাবে, কিন্তু তাকে না দিয়ে আপনি আটকে রাখছেন, তো আটকে রাখলে পরে এর জন্য কি হবে, পাপ হবে। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন, মাতা ইস্তাআবাদতুমুন নাসা ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, তোমরা কখন মানুষকে গোলাম বানাতে শিখলে বা গোলাম বানিয়ে নিলে, দাস বানিয়ে নিলে, অথচ তাদের মা তাদেরকে স্বাধীন রূপে প্রসব করেছিল। তার মানে স্বাধীন মানুষকে এইভাবে গোলাম বানানো, এইভাবে মানে কৃতদাস বানানো নিশ্চয়ই উচিত না, এটা হচ্ছে জুলুম। আবার আপনি বাড়িতে কাজে লাগালেন, কাজে লাগানোর পর আবার জুলুম, কোন বিষয়ে ত্রুটি হলে তাকে মারধর করছেন, গালিগালাজ করছেন, তারপরে তার সময় মতো বেতন দিচ্ছেন না, ঠিক মতো পানাহার দিচ্ছেন না, খাবার দিচ্ছেন না ঠিক মতো, আপনার খাবার বানিয়ে দিচ্ছে সে, অথচ সেই খাবার সে আহা তাকে আপনি দিচ্ছেন না। অথচ হাদিসে কি আছে যে তোমার যে খাবার বানিয়ে দিয়েছে তাকে সঙ্গে নিয়ে বসে খাও। যদি তোমার প্রেস্টিজে লাগে যে আমার মেহমান এসছে আমি ওই চাকরটাকে কিভাবে, ঠিক আছে, তো ওই খাবার থেকে তাকে তুলে খেতে দাও, কিন্তু তাকে শাস্তি স্বরূপ খেতে দেবে না। খেতে না দিলে পরে নিশ্চয়ই বুঝতে পারছো যে এতে গুনাহ আছে। তারপরে ঠিক মতো বাসা না দেওয়া, বাসা থাক, একটা লোককে নিয়ে এলে তাকে তো ঠিক মতো থাকতে দিতে হবে, তার এখানে বাড়ি নয়, সে বেচারি তোমার কাছেই থাকবে, তোমারই কাজ করবে। এমন একটা বাসা দিলে যেখানে পশু বাস করে, যেন হাইওয়ান পশু বাস করে, ফ্যান নেই, বলছে ফ্যান নেই, বলছে ছাদে ঘুমাও, এসি তো নেই, এসি তো দেবেই না, ফ্যান নেই, ফ্যান নেই পর্যন্ত, বলছে রাতে তুমি কোথাও ঘুমাও ছাদে, আর দিনে বেলা রোদের সময় কোথায় ঘুমাবে। তার প্রতি এতটুকু দয়া মায়া প্রদর্শন করে না, এমনও কাফিল আছে, এমনও মালিক আছে, এমন কি আছে মানে বাড়িওয়ালা আছে যে তাদেরকে, আপনি দেখেছেন বড় বড় মালিক, দেখেছেন দাসী কোথায় শোয়, সিঁড়ির নিচে, আহা সিঁড়ির নিচে শোয়, ভয় বাপ, ঠিক আছে রুম নেই, তো রুম যদি নাই তেমন মেয়ে রাখার কি দরকার, বলে না বা নিরুপায় কোথায় থাকবে, এই সেই সিঁড়ির নিচে এমন জায়গায় যেখানে শীত গ্রীষ্ম থেকে বাঁচা বড় কঠিন, বেচারির কষ্ট পায়, কিন্তু আপনি বলবেন তার তাকে বেড দিতে হবে, না তাকে বেড দিতে বলছি না আমি, তার উপযুক্ত রুম দিতে হবে তাকে, যদি না থাকে তেমন লোক রাখার দরকার নেই। মোর কথা, তুমি তাকে কষ্ট দিও না, খুব ভারী কাজ, এমন কাজ যে কাজ মেয়ের করার ক্ষমতা নেই, পুরুষের কাজ, সেটাকে মেয়ে ছেলে দিয়ে করানো হয়, এমন কাজ যে কাজ বড় মানুষের করতে হয় সেটাকে তুমি ছোট বাচ্চা দিয়ে করাচ্ছ, তো এগুলো নিশ্চয়ই। তারপরে যদি করতে না পারে তো তার উপরে অত্যাচার, তার উপরে নানা অপবাদ, বাড়িতে কিছু চুরি হলেই কে নিয়েছে, ওই বোয়া নিয়েছে, দাসী নিয়েছে, বা ওই কাজের ছেলেটা নিয়েছে, চাকর নিয়েছে, ওই যে যা কিছু হারায় গিন্নি বলেন কে, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটাই চোর, পড়েনি কবিতা, কিছু হারালেই বলে কেষ্ট বেটাই চোর, কিছু বাড়িতে কিছু নেই কে ভাঙলো কেষ্ট, অমক কে কে কেষ্ট, চুরি হয়ে গেছে কে করেছে কেষ্ট, কিন্তু গিয়ে দোষ পড়ে, দোষ পড়ে কার ওপরে, ওই চাকরের উপরে, আল্লাহ মুস্তাহান। কখনো কখনো তাকে লজ্জা দেওয়া হয়, লজ্জা দেওয়া হয় কেমন, রাস্তায় কুড়িয়ে পাওয়া ছেলে, রাস্তার ভিখারি, ভিখারির বেড়া, এই রকম করে তাকে কি করা হয়, লজ্জা দেওয়া হয়, এই কালিয়া, কালো হলে তাকে কি করা হয়, কালিয়া বলে, মানে তার কোন ত্রুটি ধরে তার অথবা তার বংশ ধরে তাকে কি করা হয়, তাকে লজ্জা দেওয়া হয়। কখনো কখনো খারাপ ভাষায় গালাগালি করা হয়, কখনো কখনো মারধর করা হয়, সিগারেটে ছ্যাঁকা, সিগারেটে ছ্যাঁকা দিচ্ছে বাড়ির মালিক, আর গিন্নি, গিন্নি মা আবার গরম খুন্তি তার গায়ে লাগিয়ে দিচ্ছে। এইভাবে যে বাড়ির দাসদেরকে, বাড়ির চাকরদেরকে কি করে, যেন সে একটা হাইওয়ান, যেন একটা জানোয়ার, কখনো কখনো প্রহার করে চাবুক দিয়ে, কখনো এই ধরনের। তো এই যে অত্যাচার, এই অত্যাচার এক প্রকার আদম ব্যবসা, মানে মানুষ সে নিরুপায়, সে যাবে না। যেমন আমরা, আমাদের বলছে যা, তোকে চাকরি করতে পারবে, মানে চলে যা ঘর, চলে যা, আপনি যেতে পারবেন? আপনি জমি বন্ধক দিয়ে এসেছেন, আপনি টাকা পয়সা, আপনি খেয়ে গিয়ে খাবেন কি? তো আপনি বাধ্য, নিরুপায়। তো এগুলো এক প্রকার মানুষকে কি করে রাখা, পরাধীন করে রাখা। তো এটা জায়েজ না, ইসলামে এটা জায়েজ না। আপনি জানেন যে এক সাহাবি, আবু যর সাহাবি, ইন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা দাস ছিল, তার মা ছিল কালো, কৃষ্ণবর্ণের কালিয়া আর কি। তো মায়ের ওই সূত্র ধরে তাকে কি করেছিল, লজ্জা দিয়েছিলেন কে, এই আবু যর সাহাবি। তো তারপর যখন ব্যাপারটা তার কাছে গেল, তিনি বললেন ইন্নাকা মিরুন ফিকা জাহেলিয়া, আবু যর তুমি এমন এক লোক যার মধ্যে জাহিলিয়াত আছে। জাহিলি যুগের লোকেরা যেমন মানুষদেরকে ছোট করত, তোমার মধ্যে সেই জাহিলিয়াত চলে এসেছে বা থেকে গেছে, তোমার মধ্যে জাহিলিয়াত আছে। জেনে রেখো, ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদাই ফালিয়ুতঈমহু মিম্মা ইয়াকুল ওয়ালিয়ালবিসহু মিম্মা ইয়ালবাস ওয়ালা তুকাল্লিফুহুম মা ইগলিবুহুম ফাইল কাল্লাফতুমুহুম ফাঈনুহুম আলাইহ। তার মানে ওরা তোমাদের ভাই স্বরূপ, আল্লাহু আকবার, মালিক হলে তো কি হলো, মাল তুমি তোমার ওই চাকরের ভাই স্বরূপ। এমনি তো দিনী ভাই আমরা সবাই, তাই না? সে যদি দিনী ভাই হয় তো ভাই স্বরূপ, এবং তোমাদের সেবক, সে তোমাদের খাদেম, সে তোমাদের খেদমত করে। আল্লাহ ওদেরকে তোমাদের মালিকানাধীন করেছেন। অবশ্যই ব্যাপারটাকে কীতদাস দাসীর ব্যাপারে, কিন্তু তবুও আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যারা আমাদের অধীনে আছে তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। সুতরাং যে ব্যক্তির ভাইকে আল্লাহ তার মালিকানাধীন করেছেন, সে ব্যক্তি যেন তাকে বা দাসকে তাই খাওয়ায় যা সে নিজে খায়। আল্লাহ একবার, পারবেন তাই দিতে পারবেন? খেতে জরুরি না, আপনি যা খান তাই খাওয়াবেন এটা জরুরি না, তবুও আপনাকে চেষ্টা করতে হবে যে আমি যা খাই আমি তাই খাওয়াব। আপনি যদি বলেন আমি বিরিয়ানি খাই, তো দাসকে বিরিয়ানি খাওয়াতে হবে, এটাই উচিত। কিন্তু যদি না পারেন, কমসে কম তার মতো খাবার তাকে তো দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তাই খাওয়াও যা সে নিজে, সে যেন তাই খাওয়ায় যা সে নিজে খায়, এবং তাই পড়ায় যা সে নিজে পড়ে। বুঝতে পারছেন? আপনি এখন যদি তোপ পরেন তো তাকে তোপ পড়তে দেন, আপনি প্যান্ট পরলে তাকেও প্যান্ট পরতে দেন, মানে কি এটা? মানে কি তার মানে, তুমি যে মানের কাপড় পরো সেই মানের কাপড় তাকে পরতে দাও। আর তোমরা ওদেরকে এমন কাজের ভার দিও না যা করতে ওরা সক্ষম নয়। বেচারি করতে পারবে না, আর মেরে ধরে বলছে খেজুর গাছে ওঠ। তো খেজুর গাছে উঠতে তো কাপড় ব্যবসা করছিল, খেজুর গাছে উঠবি কোত্থেকে? না পারলে তাকে মার দিচ্ছে। নে বাবা, কি করে হয়? একটা লোক, সে যদি দেশে টিচার ছিল, সে টিচারই ছেড়ে দিয়ে এখানে চলে এসে মাদ্রাসার মুদাররেস, মাদ্রাসার মুদাররেস এসে তাকে লাগিয়ে দিল কানামে, ছাগল চড়াও। ছাগল চড়াতে পারবে? সে পারবে না। না পারলে তাকে মারধর, তাকে গালাগালি, এই নানা রকম এইভাবে করো না, খবরদার না, যে কাজ সে করতে পারবে না তাকে সে কাজ করতে দিও না। পরন্ত যদি তোমরা এমন দুঃসাধ্য কাজের ভার দিয়েই ফেলো, তাহলে তোমরা ওতে সহযোগিতা করো। এমন একটা ভারী কাজ দিয়ে তো সে একা পারছে না, সেই ক্ষেত্রে তুমি কি করো, সহযোগিতা করো। এ হচ্ছে ইসলামের বিধান, এ হচ্ছে ইসলামী আচরণ, এ হচ্ছে ইসলামী চরিত্র, যে দাস দাসীর সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় ইসলাম বলে দিয়েছে। নয় যে তুমি মানুষকে গোলাম বানিয়ে নেবে এবং তাকে দিয়ে ব্যবসা করবে, তার না। অনেক সময় মানুষকে পণবন্দি করা হয়, পণবন্দি করে টাকা আদায় করা হয় বাপ মায়ের কাছ থেকে। তোমার মেয়ে আমার কাছে আছে, তোমার ছেলে আমার কাছে আছে, স্কুল গিয়েছিল বেচারি ধরে নিয়ে চলে এসছে, রিকি চাই এত লাখ টাকা, চাই পাঁচ লাখ টাকা নিয়ে অমুক জায়গায় এসো তাহলে ছাড়ব। এটা কি হলো? এই এক প্রকার আদম ব্যবসা, যে তাকে তুমি ওই যে মাছের টোপ বলে না, টোপ বানিয়ে তাকে পণবন্দি বানিয়ে তুমি পয়সা কামাচ্ছ, আল্লাহুল মুস্তাআন। তারপর ব্ল্যাকমেল করে টাকা, ব্ল্যাকমেল করে টাকা, যেমন কোনো অশ্লীল ছবি তার পেয়ে গেল কিংবা কোনো দোষ ত্রুটি পেল, যে তাকে এই যে এখন আজকাল মাশাআল্লাহ মিডিয়ার যুগে, এই দেখ তো ছবি আমি নিয়েছি, তুই যদি এত টাকা না দিস তাহলে, এখন তো প্রেমের, তুই যদি বিয়ে না করিস তাহলে আমি এটা নেটে ছেড়ে দেবো, ব্যাস এর জন্য কত আত্মহত্যা হচ্ছে, কত টাকা যাচ্ছে, কত কি। এ হচ্ছে এক প্রকার আদম ব্যবসা, যে তুমি ব্ল্যাকমেল করে একটা মেয়েকে তুমি তাকে জোর করে বিয়ে করছো, বা তার বাবার কাছ থেকে জোর করে টাকা আদায় করছো ইত্যাদি। নিশ্চয়ই এগুলো খুবই খারাপ এবং এগুলো এক প্রকার আদম ব্যবসা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আর রিবা ইসনানি ওয়া সাবউনা বাবান, সুদের 72 রকম গুনাহ আছে। কত রকম? 72 রকম সুদের 72 রকম গুনাহ আছে। আদনাহা মিসলু ইতিয়ানির রাজুলি উম্মাহ, সব থেকে ছোট গুনাহ হল মায়ের সঙ্গে ব্যভিচার করা। মায়ের সঙ্গে ব্যভিচার কেউ করতে পারে? পশু ছাড়া কেউ না, পশু ছাড়া কেউ না। মা তো দূরের কথা, বোন, তারপরে আরো দূরে আস্তে আস্তে চাচাতো বোন, খালাতো বোন, ফুপাতো বোন, খালার সঙ্গে, ফুপুর সঙ্গে, তারপরে আরো দূরে দূরে, সব থেকে কাছের হচ্ছে মা। তো সব সুদ খাওয়া সব থেকে ছোট গুনাহ হল মায়ের সঙ্গে ব্যভিচার করা। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া ইন্না আরবার রিবা, আর সুদের মধ্যে সব থেকে বড় সুদ কি? ইস্তিতালাতুর রাজুলি ফি ইরদি আখিহ, মানুষের তার ভাইয়ের সম্ভ্রম লুণ্ঠন করা, সম্ভ্রম লুণ্ঠন করা, তার মান সম্মান মাঠে ময়দানে করা। তাকে যেভাবে দেখেছেন আপনি ফেসবুকে, আল্লাহ আকবার, মানুষকে কিভাবে তার মাথা কেটে তার উপরে গরুর মাথা, গাধার মাথা বসিয়ে দিচ্ছে, সারা বিশ্বে তাকে দেখাচ্ছে। তারপরে কি বলে, মাথা কেটে নিয়ে অন্য মাথা বসিয়ে দিচ্ছে, তাকে কত লাঞ্ছিত করছে, অশ্লীল ছবির উপরে তার মাথা বসিয়ে দিচ্ছে, দেব অশ্লীল দেখাচ্ছে। এই যে মানুষের সম্ভ্রম নষ্ট করাই হচ্ছে সব থেকে বড় সুদ। আর ছোট সুদের গুণা কি? মায়ের সাথে ব্যভিচার করা। তাহলে মানুষ যারা এরকম করছে, মানুষের সম্মান লুট করছে, মানুষ তো আলেমের সম্মান চিন্তা করেন, একজন আলেমের সম্মান লুণ্ঠন করছে। জাকির নাইকের কত সম্মান, আল্লাহ আকবার, তার কিভাবে মানুষ কিভাবে তাকে ঝাড়ুদার বানিয়ে তার মাথায় মানে গাধার মাথা বসিয়ে কিভাবে অপমান করছে, এগুলো আপনারা ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই অনেক দেখছেন। আর যদি সাবধান না হন, মানুষ যদি সাবধান না হয় যে কত বড় গুনাহ, এখান থেকে আন্দাজ করতে পারে। সব থেকে ছোট সুদের গুনাহ মায়ের সাথে ব্যভিচার করা, আর সব থেকে বড় সুদ কি? মানুষের সম্ভ্রম, মুসলিম ভাইয়ের সম্ভ্রম লুণ্ঠন করা। আউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, আর একটা এই শ্রেণীর আদম ব্যবসা আছে, নিজের মেয়ে বা নিজের বোনের বিয়ে না দেওয়া। কেন বলুন তো? কিসের জন্য? পয়সার জন্য। অবশ্য এখানে মেয়েরা টাকা পায়, বিয়ের সময় মেয়েরা টাকা পায়, তাই না? আমাদের দেশে তো ছেলেরা টাকা পায়, তো এখানে মেয়েরা টাকা পায়, সেই হিসাবে মেয়েকে বিয়ে যখন দেবো প্রচুর মোহর দাবি করে। আর মেয়ের বিয়ে দিতে চায় না, বোনের বিয়ে দিতে চায় না, কেন? যেহেতু সে চাকরি করে, এখন চাকরি করছে, পয়সা আনছে, চলছে। আর যেমনি বিয়ে দিয়ে দেবো তখন সে মেয়ে টাকা দেবে, আর সে খাবে, আর তার স্বামীর ভোগে যাবে। তো বিয়ে দিচ্ছে না, বেচার বয়স হয়ে যাচ্ছে, তবু আর ইচ্ছা করে বিয়ে দিচ্ছে না, এটা বাস্তব। তো তার সেই টাকা নেওয়ার জন্য, তার বেতন খাওয়ার জন্য তার বিয়ে দেওয়া হয় না। এটাও এক প্রকার আদমের কি সম্মানহানি এবং এক প্রকার আদম ব্যবসা। তারপর কোন কোন মেয়েকে, কোন কোন মেয়ের বিয়ে দেওয়া হয় অযোগ্য লোকের হাতে। কেন? তার কাছ থেকে অনেক টাকা পাওয়া যায়, বা সে বড় লোক, কিংবা তার সঙ্গে ব্যবসায়িক কোন সুখ আছে, সেই সুখটা রাখার জন্য সেই বিনিময়টা কি দেয়? তার মেয়েকে দেয়, তার বউকে দেয়, কি বলে, বোনকে দেয়। আল্লাহুল মুস্তান। তো এইভাবে পার্থিব্য স্বার্থের জন্য একজন অযোগ্য পাত্রের হাতে পাত্রী তুলে দেয়, এটাও এক প্রকার আদম ব্যবসা। তারপরে আসুন, মানুষের কোন অঙ্গ, কোন অংশ বিক্রি করা যাবে? মানুষের মাথার চুল বিক্রি করা যাবে? যাবে না, হারাম। মেয়েরা যে চুল, লম্বা চুল আঁচড়ে অনেক জমা হয়, সেগুলো বিক্রি করে, ছেলেরা নিয়ে গিয়ে বিস্কুট খায়, তাই না? কিনতে আসে, তো যে ঘন্টি বাজিয়ে চুল কিনতে আসে, মাথার চুল, হাঁসের পালক, কি কি সব কিনতে আসে, হাড্ডি, তারপরে টিন কাটা, লোহা ভাঙা, এসব কিনতে আসে। আর মেয়ের ছেলেরা আমরা, ছোট ছোট বাচ্চারা আমরা মায়ের চুল নিয়ে গিয়ে, ভাবির চুল নিয়ে গিয়ে বিস্কুট খায়, জায়েজ না জায়েজ, হারাম খায়। মায়েদের চুল বিক্রি করা হারাম। এই চুল কি করতে হবে? প্রথমত এই চুল দিয়ে জাদু হতে পারে, যেখানে সেখানে ফেলাও ঠিক না, তাহলে চুলটাকে এমন জায়গায় ফেলতে হবে যেখানে মানুষ সেটাকে ব্যবহার করতে না পারে, মাটিতে পুঁতে ফেলতে হবে। বলে শহর বাজারে কোথায় মাটি পাবো? তো ঠিক আছে, ওই চুলটাকে ভালো করে কেটে ছোট ছোট করে ডিব্বাতে ফেলা তো সমস্যা নেই, কিন্তু বিক্রি করা যাবে না। মোট কথা হচ্ছে বিক্রি করা যাবে না, আর এমন জায়গায় ফেলা যাবে না যে সেই চুল নিয়ে কি করা যায়, জাদু করা যায়। জাদু করা যেতে পারে চুল নিয়ে, আল্লাহ মুস্তাহান। বেশ, চুল বিক্রি করা যাবে না, রক্ত রক্ত বিক্রি করা যাবে না, কিডনি বিক্রি করা, কোন অঙ্গই বিক্রি করা যাবে না। মোট কথা মানুষের কোন বীর্য না বিক্রি করা যাবে না, মানুষের কোনো কিছুই বিক্রি করা যাবে না। কেন? মানুষের একটা সম্মান আছে। হ্যাঁ, দান করা যাবে, দরকার হলে আপনি রক্ত দান করতে পারেন, আপনি আপনার কিডনি দান করতে পারেন, আপনি আপনার কোনো অঙ্গ চক্ষু ইত্যাদি দান করতে পারেন, সমস্যা নেই। প্রয়োজনে, মানুষের প্রয়োজনে একজনকে বাঁচানোর জন্য, ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান্নাস জামিয়া, যে ব্যক্তি মানুষ একটা মানুষ বাঁচাবে, একটা প্রাণ বাঁচাবে, সে যেন সারা বিশ্বের সকল মানুষকে বাঁচাবে। তো ঠিক আছে, আপনি করতে পারলে আপনি করুন, কিন্তু বিক্রি করবেন না তা না, বিক্রি জায়েজ না। মানুষের এত সম্মান যে মানুষের কিছু বিক্রি করা যাবে না। মানুষের বিক্রি করা বলতে দুর্বল মানুষ, সে খেটে খাওয়া মানুষ, তার বিশাল চিকিৎসা দরকার, সে তখন কিডনির বিনিময়ে মায়ের চিকিৎসা করবে নিজের কিডনি বিক্রি করে। তো এগুলো অনেক মানুষ কি করে, এইগুলোকে কি করে যে সুযোগ হিসাবে, সুবর্ণ সুযোগ হিসাবে ব্যবহার করে, মিসকিনদের অঙ্গ প্রত্যঙ্গ তারা কিনে নেয়। আর যেমন কেনা হারাম, তেমনি বিক্রি করাও হারাম। তারপরে দূরের কথা, মরা মানুষের বডিও বিক্রি হয়, হয় না? মরা মানুষের বডি দিয়ে কি হয় বাদশাহ নামদার? মরা মানুষের বডি দিয়ে কি হয়? যদি বলেন ঘুম হয়, ঘুম তার হয় না, হয় নাকি? মরা মানুষের বডি দিয়ে ঘুম হয় না, কি হয়? ওই মরা মানুষের বডি থেকে কঙ্কালটা কাজে লাগে। মরা মানুষের বডি নিয়ে ওই যে অপারেশন করে মানুষের কোথায় কি আছে এসব, এটা বিজ্ঞানী কি বলে চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে। মরা মানুষের বডি পর্যন্ত বিক্রি হয়। এই জন্য কি করতে হয়, মরা মানুষ বিশেষ করে এমন এমন জায়গা আছে যেখানে কাঁচা লাশ পাহারা দিতে হয়, আর মাথা কাটার ব্যাপার তো আলাদা, ওটা তো বিক্রি হয় না, মাথা কাটা নিয়ে ওরা না সেই তান্ত্রিক সাধনা না কি বলে তারা করে, তাদের ব্যাপার আলাদা। মরা, মোট কথা মানুষের, মরা মানুষও বিক্রি হয়, যেটা ইসলামে কোনোদিন জায়েজ হতে পারে না। ইনসান করিম, ইনসান হচ্ছে সম্মান, মানুষ হচ্ছে সম্মানীয় সম্মানিত, তার এমন সম্মান আছে যাতে কোনো তাকে পায়ের তলায় দলিত করা হবে না, তাকে লাঞ্ছিত করা হবে না, তাকে গোলাম বানানো যাবে না, স্বাধীন মানুষকে তা পরাধীন বানানো যাবে না বা কৃতদাস বানানো যাবে না, তা বিক্রি করা যাবে না, তা কেনা যাবে না, তাকে নিয়ে ব্যবসা করা যাবে না, মানুষ চুরি করা যাবে না, চুরি করা যাবে না, চুরি করা যাবে না, পাচার করা যাবে না, এবং তাকে কি করা যাবে না, ওটাকে কি বলে ওই যে পণবন্দি করে, পণবন্দি জিম্মি বানানো, ব্ল্যাকমেল কত রকম আছে, এসব কিছুই করা যাবে না। মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, ইসলাম মানুষকে সম্মান দিয়েছেন, কিন্তু কখনো কখনো মানুষ নিজেকে অসম্মান করে, সেটা আলাদা কথা। নিজেকে অসম্মান করে, নিজেকে লাঞ্ছিত করে, সেই ক্ষেত্রে ইসলাম কিন্তু এখনো পর্যন্ত দাস প্রথাকে, কৃতদাস প্রথাকে রহিত করেনি। এমন এক সময় আসছে, হাদিসে বলা হয়েছে না, এমন এক সময় আসছে যখন দাস প্রথা আবার চালু হবে, সে কেয়ামতের আগে যখন যুদ্ধ হবে, যুদ্ধে যারা বন্দী হবে তারা কি হয়ে যাবে, দাস দাসী হয়ে যাবে। এটা রহিত নয়, অনেকে মনে করে রহিত না, এখন বিলুপ্ত হয়েছে কিন্তু রহিত হয়নি, আল্লাহ মুস্তাহান। তবু আমরা খেয়াল রাখবো, ইসলাম বিভিন্নভাবে দাস মুক্ত করতে বলা হয়েছে, বিভিন্নভাবে দাস মুক্ত করার কথা বলা হয়েছে, দাস মুক্ত করো, তারপরে এই তসবি পড়ো তাতে দাস মুক্তের স্বভাব আছে, এই করো এই কাজটা করো তাতে দাস মুক্তির স্বভাব আছে। বোঝা গেল কি, দাস মুক্তির অনেক স্বভাব, এতে উদ্বুদ্ধ করে। তো আমাদের বুঝতে হবে যে মানুষের একটা সম্মান আছে, মানুষের সেই সম্মান নিয়ে কোন রকমের ব্যবসা করা যাবে না, এটা যেন মনে থাকে। এইটুকু সতর্ক করার জন্য যে দেশে পাচার সিস্টেম চলছে, বিশেষ করে যুদ্ধের সময়ে, যুদ্ধের সময়ে যখন দেশের আইন ব্যবস্থা, আইন শৃঙ্খলা কি হয়ে যায়, ভেঙে পড়ে, নষ্ট হয়ে যায়, তখন কে কাকে নিয়ে যাচ্ছে, বিক্রি করছে, কে কাকে কোথায় কি করছে, এ থাকে না। আশেপাশে যে যুদ্ধ চলছে সেখান থেকে দেখবেন, সেই দেশ থেকে বহু শিশু, বহু নারী কি হয়ে পাচার হয়ে বিভিন্ন দেশে যাচ্ছে এবং সেখানে বিক্রি হচ্ছে। আল্লাহ মুস্তাহান, আল্লাহ আমাদেরকে পানাহ দেন, আল্লাহ আমাদের মান ইজ্জত, মান সম্ভ্রম যেন বজায় রাখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ